الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين আজকে আমরা আলোচনা শুরু করব এমন কিছু আমলের যে আমল যে কর্ম অন্য কর্মকে বা সমস্ত কর্মকে ধ্বংস করে দেয় এমন একটা কাজ করবেন যে কাজের ফলে আপনার জীবনের সমস্ত আমল পণ্ড হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে খুব সহজেই আপনারা জানেন কিছু কিছু আমল যেগুলো করলে পরে মানুষ একেবারেই আমলহীন হয়ে পড়ে তার সমস্ত আমল পণ্ড হয়ে যায় যত বড়ই আমল হোক যদি আপনি উহুদ পাহাড় সমান উহুদ পাহাড় থেকেও বড় তেহামা পাহাড় সমান ইয়ামানের যে পাহাড় লম্বা হয়ে আছে এরকম পাহাড় সমান যদি আপনার আমল থাকে তাও ধ্বংস হয়ে যাবে যদি বলেন সব থেকে বেশি আমল কার যদি বলেন যে এই উম্মতের সব থেকে বেশি আমল হচ্ছে তাদের নবীর উম্মতের নবীর আমল মতো কারণ আমল হতে পারে না তাই না সেই নবীরও আমল ধ্বংস হতে পারে এমন কাজ আছে আমরা আলোচনা করব আস্তে আস্তে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ যতদিন চলে যেখানে চলে সেখানে আমরা আলোচনা করতে থাকব আমল শুধু করলেই হয় না আসলে তার সংরক্ষণের ব্যবস্থা করতে হয় গাছ লাগালেই হয় না গাছটাকে ঘেরা বেড়া দিয়ে টাকা কামালেই হয় না টাকাটাকে কিভাবে আপনি ধরে রাখবেন তার নানা ব্যবস্থা করতে হয় ইত্যাদি ফল ফসল উৎপাদন করলেই হয় না বরং তার সংরক্ষণও করতে হয় উপার্জনের পর অর্থে সংরক্ষণ করতে হয় এমন কোন কর্ম করা যাবে না এমন কোন প্রকার শৈথিল্য করা যাবে না যাতে সেসব নষ্ট বা চুরি হয়ে যায় আপনারা নিজেদের পার্থিব জীবনে বা আমরা নিজেদের পার্থিব জীবনেই জানি যে পার্থিব সম্পদ যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য কত রকম আলমারি থেকে নিয়ে তালা থেকে নিয়ে কত রকম ভাবে আমরা ঘরকে প্রোটেক্টেড করে আমরা চেষ্টা করি যাতে আমাদের ধন সম্পদ নষ্ট না হয় আর আল্লাহ তাআলা আমাদের আমলের জন্য আখেরাতের আমলের জন্য মানে দিনী আমলের জন্য যে আমলগুলো আমরা করি সেগুলোর জন্য কি আলমারি কি তালার ব্যবস্থা করেছি সেগুলো থাকছে কি না যেখানে জমা রাখছি আমলগুলো সেগুলো থাকছে কি না নাকি পেছনে ফুটো আছে ছিদ্র আছে চালুনের উপরে রাখছি যেমনি পানি রাখার মতো আর নিচে থেকে বেরিয়ে যাচ্ছে এইরকম তো হচ্ছে না খেয়াল করতে হবে আল্লাহ তারা কোরআনে সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম ইমানদাররা তোমরা আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো আর তোমাদের আমল বরবাদ করো না তোমাদের আমল নষ্ট করো না বাতিল করে দিও না মানুষ ইহকালে যে সকল সৎকর্ম করে তার বিনিময় পাবে কোথায় পরকালে কোন কোন আমলের বিনিময় বলা হয়েছিল আপনাদেরকে বারবার বলেছি কোন কোন আমলের বিনিময় দুনিয়াতেই দেওয়া হয় দুনিয়া ও আখেরাতেও হয়ে থাকে কোন কোন খারাপ কাজ অপরাধের শাস্তি দুনিয়াতেও আল্লাহ তাআলা দিয়ে থাকেন এবং পরকালেও আল্লাহ দেবেন কিছু ফল ফলে যায় ইহকালও কিন্তু আমল পরিমাণে যত বেশি হোক না বা যত বেশি ভালো হোক না কেন তার হেফাজতের প্রয়োজন আছে নচেত তা নষ্ট হয়ে যায় বরং সৎকর্ম যেমন ছোট ছোট পাপকে মোচন করে দেয় সৎকর্ম যেমন ছোট ছোট পাপকে মোচন করে দেয় কেমন বাসা মিয়া কোন সৎকর্ম আছে যে ছোট ছোট পাপকে মোচন করে দেয় যেমন আমাদের জন্য উজু করলে যে চোখ দিয়ে পাপ ধোয়া যায় মুখ দিয়ে পাপ ধোয়া যায় হাত দিয়ে পাপ ধোয়া যায় পা দিয়ে পাপ ধোয়া যায় তাই না তেমনি নামাজ পড়লে পাপ ঝরে যায় তারপর হজ করলে পাপ মোচন হয় ইত্যাদি ইত্যাদি তো যেমন ছোট ছোট পাপকে মোচন করে দেয় সৎকর্ম অনুরূপভাবে বড় বড় পাপও অপেক্ষাকৃত ছোট ছোট সৎকর্মকে ধ্বংস করে দেয় এমন এমন পাপ আছে যে আপনার আমলগুলোকে ধ্বংস করে দেয় এখন সেই সকল অপরাধ নিয়ে সংক্ষেপে আলোচনা করব যার ফলে মানুষের সৎকর্ম নিষ্ফল হয়ে যায় ইহকালে কাজে এলো পরকালে কোনো কাজে আসে না এমন কিছু আমল যাতে করে আমরা সতর্ক হতে পারি এবং আমরা আমাদের আত্মীয় স্বজন পরিজন এবং বন্ধু বান্ধব যাদের সঙ্গে আমাদের ওঠা বসা বা মানে সংযোগ রয়েছে এখন তো ওঠা বসার দরকার নেই এখন তার সংযোগ তাই না কানেকশন আপনি সুইচ টিপলেই মাশাআল্লাহ একসঙ্গে অনেক কানেকশন আজকালকার যুগে, আপনি তাদের সঙ্গে বসেননি কিন্তু আপনি বসে আছেন, খালি টিপলেই হলো আর বললেই হলো, সঙ্গে সঙ্গে আপনি জবাব পাবেন। তো তাদেরকে যদি আমরা পৌঁছাতে পারি, অবশ্য অনেক সময় গায়ে পড়া হলে এমন লোককে আপনি বললে পরে সে বিরক্ত হবে, এরকম না, যাকে জানানো দরকার তাকে আপনি জানাতে পারেন, সতর্ক করতে পারেন। এই আমলগুলোর মধ্যে প্রথম আমল যেটা বলবো সবথেকে ভয়ানক, সেটা হচ্ছে কুফরি। কুফরি মানে, কুফর মানেই হচ্ছে ঢাকা, কুফর মানে হচ্ছে ঢাকা, সত্যকে ঢেকে ফেলা, যার মানে হচ্ছে অবিশ্বাস। মানে শরীয়ত যেটা বলছে, আল্লাহ রসুল যেটা বলছেন, সেটা অবিশ্বাস হচ্ছে, বিশ্বাস হয় না, অস্বীকার, যেটা বলছে এটা মেনে নাও, আপনি মানছেন না, অস্বীকার করছেন, অমান্য করছেন, সন্দেহ করছেন, এটা এরকম বটে ফেরিস্তা এরকম, হ্যাঁ যে এই যে এই যে মানে সন্দেহ, মিথ্যায়ন করছেন, ধুট এটা হতেই পারে না, এটা বিশ্বাস করি না আমি, মিথ্যায়ন করা, প্রত্যাখ্যান করছেন, আপনাকে দেওয়া হচ্ছে তুমি গ্রহণ করো, আপনি প্রত্যাখ্যান করছেন, কিংবা ঘৃণা করছেন, ইসলামের সব কিছু ভালোবাসি কিন্তু এইটা আমি ঘৃণা করি, কোন একটা বিধানকে আপনি কি করছেন, ঘৃণা করছেন। এই হচ্ছে কুফরির বিভিন্ন প্রকার, বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন প্রক্রিয়া। যদি কুফরি করেন তাহলে সৃষ্টিকর্তা, তার রাসূল ও তার দিন বিষয়ে কোনো ব্যাপারে অবিশ্বাস করেন, কোনো কিছুকে অস্বীকার করেন, কোনো কিছুতে সন্দেহ পোষণ করেন, অথবা কোনো কিছুকে মিথ্যা জ্ঞান করেন, এমন এক বৃহত্তম অপরাধ এগুলো, যার ফলে মানুষের সৎকর্ম পণ্ড হয়ে যায়। তাতে তা যত বড় বা যত বেশি হোক না কেন, এমনকি কোন বিশাল আমল মুসলিম অবস্থায় করে মোরতাদ হলে তাও বরবাদ হয়ে যায়। মোরতাদ কাকে বলে? ওই কাফের হয়ে যাওয়া, কাফের থাকা, কাফের হয়ে যাওয়া, কাফের হয়ে যাওয়াটাকে মোরতাদ বলে, আর কাফের থাকা তো কাফেরই, তার মানে সে ইসলামই গ্রহণ করল না, সে কাফের, কিন্তু ইসলাম গ্রহণ করার পর যে ইসলাম ত্যাগ করল তাকে কি বলা হয়? মোরতাদ, মানে ফিরে সে কুফরিতে চলে গেল। আমরা কোরআন কারিমে কিছু আয়াত নিয়ে চিন্তা ভাবনা করব, বিস্তারিত আলোচনার এত পরিসর নেই, এত অবসরও নেই, সুতরাং কিছু আয়াত আমরা উল্লেখ করব, যাতে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা কাদের আমলকে পণ্ড করেন। আল্লাহ তাআলা নিজের কোরআন সূরা বাকারা 217 আয়াতে বলছেন, ওমাই ইয়ারতাদিদ মিনকুম মিন দীনিহি আন দীনিহি, ওমাই ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। তোমাদের মধ্যে যে কেউ নিজের ধর্ম ত্যাগ করবে, মানে মোরতাদ হয়ে যাবে, সে সত্য প্রত্যাখ্যানকারী কাফের রূপে মৃত্যুবরণ করবে, তাদের ইহকাল ও পরকালের কর্ম নিষ্ফল হয়ে যাবে। এখান থেকে কি বোঝা যায়? যে যদি কেউ মোরতাদ হয়, ইসলাম থেকে খারিজ হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে? তার সমস্ত আমল পণ্ড হয়ে যাবে, তারাই হবে দোজখবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। সূরা আল ইমরান 21-22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা নাবিয়্যীনা বিগাইরি হাক্কি ওয়া ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়ামুরুনা বিল ক্বিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম উলাইকা আল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। এখানে কিছু কাজের কথা বলা হয়েছে যা আপনার কুফরি কাজ, যেমন আল্লাহর নিদর্শন সমূহকে অবিশ্বাস করে, আল্লাহর নিদর্শন সমূহ আয়াত অস্বীকার করে, কোরআনের আয়াত অস্বীকার করে, আল্লাহর বাণীকে অস্বীকার করে, নবীগণকে অন্যায়ভাবে হত্যা করে, ও বাবা এই তো বিশাল ব্যাপার, নবীকে হত্যা করা এ তো বিশাল পাপ, যে সকল লোক ন্যায়পরায়ণতার নির্দেশ দেয় তাদেরকে হত্যা করে, যারা ভালো লোক তাদেরকে হত্যা করে, ভালো লোকদেরকে সারে নেক আল্লাহর ওলি ইত্যাদি আলেম ওলামাদেরকে হত্যা করে, আল্লাহ বলছেন তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও, এইসব লোকের সকল আমল ইহকাল ও পরকালে নিষ্ফল হবে এবং তাদের কোন সাহায্যকারী থাকবে না। সূরা মায়দা 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে কেউ ঈমানকে অস্বীকার করবে, তার মানে অবিশ্বাস করবে, তার কর্ম নিষ্ফল হবে এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আরাফ 174 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আমালুহুম হাল ইউজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। যারা আমার নিদর্শন সমূহ আয়াত ইত্যাদি ও পরকালে সাক্ষাৎকে মিথ্যা মনে করবে। হ্যাঁ, নাকি বলছে কবরে এরকম হবে, নাকি নাকি কেয়ামত হবে, নাকি এই হবে, নাকি হিসাব লাগবে, নাকি জান্নাত নাকি জাহান্নাম, বিশ্বাস নেই। নাকি মানে কি? নাকি মানে অবিশ্বাস, সন্দেহ। যারা এরকম করে তারা তাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে, তারা যা করবে তদনুযায়ী তাদেরকে প্রতিফল দেওয়া হবে। সূরা তাওবা 17 নম্বর আয়াত। মা কানানিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারিহুম খালিদুন। মসজিদ তৈরি করা এটা কাদের কাজ? মুসলিমদের, মুসলিম মুমিনদের কাজ। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, কার? যারা মসজিদ তৈরি করে তারা যায়, যারা ঈমান আনে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ইত্যাদি ইত্যাদি, যারা নামাজ কায়েম করে জায়গা, তাই না? মসজিদ এরা তৈরি করবে। কিন্তু যদি কোন বেঈমান মুশরিক মসজিদ তৈরি করে দিল, মুসলমানদের জন্য বিশাল একটা মসজিদ তৈরি করে দিল, আর সে হচ্ছে কি? মুশরিক। সে মুশরিক থেকে গেল, ঈমান আনল না, শিরিক করতে থাকলো, সে মুসলমান হল না, তাহলে তার কোন লাভ হবে? কোন লাভ হবে? আল্লাহ বলছেন যে অংশীবাদীরা যখন নিজেরাই নিজেদের কুফরি অবিশ্বাস স্বীকার করে বা অবিশ্বাস স্বীকার করে মানে কুফরি স্বীকার করে, তখন তারা আল্লাহ মসজিদের রক্ষণাবেক্ষণ করবে এমন হতে পারে না। এদের কাজ, মুশরিকদের কাজ, মসজিদের রক্ষণাবেক্ষণ হতে পারে না। এই যে মক্কাতে, মক্কাতে মুশরিকরা কাবা শরীফে দেখাশোনা কারা করবে? মক্কা বিজয়ের পরে কারা করবে? মুশরিকরা, তাদেরকে আর তাদের অধিকার আছে না? এ হচ্ছে মুমিনদের অধিকার। ওরা এমন যাদের সকল কর্ম ব্যর্থ, যদিও মসজিদ বানায়, মসজিদের খেদমত করে, কোন মুশরিক কোটি কোটি টাকা ব্যয় করে আল্লাহর পথে, তবুও সেই দান গ্রহণ করা হবে না যতক্ষণ না আল্লাহর প্রতি, শুধু আল্লাহর প্রতি না, আল্লাহর যাবতীয় বিষয়ের প্রতি, ইমান মানে শরীয়তের প্রতি, দিনের প্রতি, ইসলামের প্রতি পরিপূর্ণ বিশ্বাস না রেখেছে। কোটি কোটি টাকা, ডলার, টাকা বলে তো অনেক কম হয়ে যাচ্ছে, ডলার বলুন, কি হয়ে যাবে? একদম ফালতু হবে, পণ্ড হয়ে যাবে। সূরা তওবারি 69 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কাল্লাযীনা মিন ক্বাবলিকুম কানু আশাদ্দা মিনকুম কুওয়াতাও ওয়া আকসার আমওয়ালা আমওয়ালা ওয়া আওলাদা ফাসতামতাউ বিখালাকিহিম ফাসতামতাতুম বিখালাকিকুম কামা ইসতামতা আল্লাযীনা মিন ক্বাবলিকুম বিখালাকিহিম ওয়া খুযতুম কাল্লাযী খাযু উলাইকা হাবিতাত আমালুহুম উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা উলাইকা হুমুল খাসিরুন। তোমরাও তোমাদের পূর্ববর্তীদের মতো, যারা যা শক্তি, ধন সম্পদ, সন্তান সন্ততি ছিল তোমাদের চেয়ে অনেক বেশি, ফলত তারা নিজেদের পার্থিব্য অংশ উপভোগ করেছে, অতঃপর তোমরাও তোমাদের পার্থিব্য অংশ উপভোগ করেছ যেমন তোমাদের পূর্ববর্তীগণ নিজেদের অংশ উপভোগ করেছে, আর তোমরাও সেই রূপ অন্যায় আলাপ আলোচনায় নিমগ্ন হয়েছ, তোমরাও অন্যায় আলাপ আলোচনায় নিমগ্ন হয়েছ, তার মানে সমালোচনায় নিমগ্ন হয়েছ, যেরূপ তারা হয়েছিল দুনিয়াতে ও আখেরাতে। ওদের নেক কর্মসমূহ কি হয়ে যাবে? বিনষ্ট হয়ে গেছে, আর ওরাই হল ক্ষতিগ্রস্ত। সূরা কাহাফ আল্লাহ তাআলা বলছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযিনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ উলাইকা আল্লাযিনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। অনেক সময়ে মানুষ কাজ করে আর সত্যি কাজ করে, দেখবেন অমুসলিম কিন্তু তার চরিত্র খুব সুন্দর, ব্যবহার খুব সুন্দর, দান খয়রাত খুব করে, মানুষের উপকার করে, খেদমতে খালকে করে, সৃষ্টির খেদমত করে, সেবা করে, জীবের প্রতি দয়া করে, তাই না? জীবের সেবা করে, কিন্তু মাঝখান থেকে শুধু একটা জিনিস নেই, যে মেন জিনিসটা তার জন্য, সে মনে করছে যে আমি খুব ভালো কাজ করছি, কিন্তু সে আল্লাহ এবং তার রাসুলের প্রতি কি রাখে? অবিশ্বাস রাখে। আল্লাহ তাআলা বলছেন যে হাবিত ফা আমালুহুম, তোমাদেরকে সুসংবাদ, তোমাদেরকে কি সংবাদ দেব না? তাদের কথা যারা কর্মে সর্বাধিক ক্ষতিগ্রস্ত, ওরা কাজ করে করে করে করে, ওই যে আছে না যে হালাতাকা কা হাদিসুল গাশিয়া উজুহিয়ামাইদুল খাশিয়া আমিলাতুন নাসিবা, আরে বাপরে, আমল করে করে যায় একবেলে ক্লান্ত শ্রান্ত, প্রচুর আমল করেছে কিন্তু তাসলা নারান হামি, আল্লাহ মুস্তাহান। ওরাই তারা পার্থিব জীবনে যাদের প্রচেষ্টা পণ্ড হয়, যদিও তারা মনে করে যে তারা সৎকর্ম করছে, ওরাই তারা যারা তাদের প্রতিপালককে নিদর্শনাবলী ও তার সাথে তাদের সাক্ষাৎকে অস্বীকার করে, যে কেয়ামত হবে এটাই বিশ্বাস নেই, বিশাল বড় বিজ্ঞানী বিশাল কাজ করেছে, মানে সারা সৃষ্টির জন্য এমন কাজ করেছে। এই ধরুন যে বিজ্ঞানী আমাদের কারেন্ট আবিষ্কার করেছে, বলুন তো কত উপকার আজকে। যে বিজ্ঞানী কম্পিউটার আবিষ্কার করেছে, বলুন তো কত বড় উপকার করেছে মানুষের, সারা মানুষের কত বড় সেবা করেছে, কত বিশাল কাজ। কিন্তু তবুও এটা আল্লাহর কাছে কিছুই না। কেন, ব্যাপারটা কি? আল্লাহ বলছেন যে তারা মনে করছে আমরা ভালো কাজ করেছি, আর সত্যি সবারই দৃষ্টিতে সেটা ভালো কাজ, কিন্তু আল্লাহর কাছে সেই কাজের কোনো মূল্য নেই। কারণ হচ্ছে উলাইকাল্লাযীনা কাফারু বি আয়াতি রাব্বিহিম ওয়ালিকায় ফাহাবিতাত আমালুহুম, তারা তাদের আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। বলছে পরকাল বলে কিছু আছে বলে মনে হয় না, পরকাল বলে কিছু আছে এই কথা আমার বিশ্বাস হয় না। ব্যাস, চোখে যা দেখবো তাই বিশ্বাস করব, বাস্তবে যা দেখবো তাই বিশ্বাস করব, যা প্রমাণ ভিত্তিক তাই বিশ্বাস করব। আর আমরা, আমাদের বিশ্বাস কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আমরা অজানা বিষয়েও অদেখা বিষয়ে বিশ্বাস করি। কার মাধ্যমে বিশ্বাস করি? প্রমাণ ছাড়া না, রাসুলের মাধ্যমে, রাসুলকে বিশ্বাস করি, কিতাবকে বিশ্বাস করি। কিন্তু ওরা যেহেতু মাধ্যমটাকে ধরছে না, বিশ্বাস করছে না, রাসুলকেও বিশ্বাস করছে না, কোরআনকেও বিশ্বাস করছে না, সুতরাং আর প্রমাণ কি আছে বলুন? আপনি বলতে পারবেন পরকাল হবে কি করে বলবে? যদি না আপনি রাসুল এবং কোরআনকে বিশ্বাস করেন, তাহলে পরকাল হবে না হবে আপনি কি করে জানবেন? তো জানানো হয়েছে রাসুল দিয়ে, কোরআন দিয়ে, কিন্তু আমি বিশ্বাস করলাম না, তারা বিশ্বাস করল না, সুতরাং তাদের কি হল সমস্ত, এজন্য আল্লাহর ওদের কার্যাবলীকে নিষ্ফল করে দেন। আর আল্লাহ কি বলে আপনার, তাদের কর্মফল নিষ্ফল হয়ে যায়, সুতরাং কিয়ামতের দিন আমি তাদের জন্য কোন ওজন রাখব না। তাদের এই যারা মনে করে ভালো কাজ করছে অথচ কাফের, তাদের আমি কিয়ামতে কোন ওজন রাখবো না। তার মানে কি? কোন ওজন থাকবে না মানে তাদের কোন মূল্য থাকবে না। আর দু নম্বর অর্থ হল তাদের জন্য মিজানের দরকারই হবে না। ভালো কাজ বলা হচ্ছে, কিন্তু ভালো কাজ তখন ভালো কাজ হয় কটা শর্তে? কটা শর্তে ভালো কাজ? একটা প্রধান হল যে আল্লাহর প্রতি বিশ্বাস, তাওহীদ থাকতে হবে, তারপরে ইখলাস এবং তরিকায়ে মুহাম্মদী থাকতে হবে। যখন এইটাই নেই তখন তার আবার মিজানে কি দরকার, তাই না? তার ভালো কাজটাও কিসে পরিণত হয়েছে? খারাপ কাজে পরিণত হয়ে গেছে, তখন তার জন্য ওজনও তার মিজানেরও দরকার হবে না। অথচ কেয়ামতে দাঁড়িপাল্লায় ওজন করা হবে ভালো এবং মন্দ। হ্যাঁ, কেয়ামতে তিনটে জিনিস ওজন করা হবে বাসা নামদার, নেক আমল, আমল নামা আর আমলকারী, তাই না? এই আমলকারী হিসাবে এর কোন ওজন থাকবে না। তার কারণ এ হচ্ছে মেন জিনিসে ফাঁক, তার মানে হচ্ছে কাফের। সুতরাং আল্লাহ তাআলা তার কোনো ওজন দেবেন না এবং তার জন্য কোন মিজান রাখা হবে না। সূরা আহজাব 19 নম্বরে আল্লাহ তাআলা বলছেন যে আসিহাতান আলাইকুম ফাইজা জা আল খাউফু রাআইতাহুম ইয়ানজুরুনা ইলাইকা তাদুরু আয়ুনুহুম কাল্লাযী ইউগশা আলাইহি মিনাল মাউত ফাইজা যাহাবাল খাউফু সালাকুকুম বিআলসিনাতিন হিদাদিন আসিহাতান আলা আলাল খায়র উলাইকা লাম ইউমিনু ফাআহবাতাল্লাহু আমালাহুম ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। সূরা আহজাব 19 নম্বর আয়াত, তোমাদের সহযোগিতায় ওরা কুণ্ঠিত, যখন বিপদ আসে তখন তুমি দেখবে মৃত্যু ভয়ে বেহুশ ব্যক্তির মতো চোখ উল্টিয়ে ওরা তোমার দিকে তাকিয়ে আছে, কিন্তু যখন বিপদ চলে যায় তখন ওরা যুদ্ধলব্ধ ধনের লালসায় তোমাদের সাথে বাকচাতুরি করে, ওরা বিশ্বাসী নয়, ওরা বিশ্বাসী নয় বলছেন। অলামি উমিনু, তারা হচ্ছে বিশ্বাসী নয় মানে কি? অবিশ্বাসী, তারা মানে কাফের। সুতরাং কি করবেন? এর জন্য আল্লাহ ওদের কার্যাবলী নিষ্ফল করেছেন, আর আল্লাহর জন্য এটা হচ্ছে সহজ। সূরা মুহাম্মদ 9 নম্বর আয়াত, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাহবাতা আমালাহুম, এটা এই জন্য যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তারা তা ঘৃণা করে, অপছন্দ করে, তাদের মনঃপূত হয় না। আল্লাহর আয়াত অবতীর্ণ করছেন, বিধান অবতীর্ণ করছেন, তারা তা অপছন্দ করছে, পছন্দ হয় না, তাদের মনঃপূত নয়। সুতরাং আহবাতা আমালাহুম, আল্লাহ তাদের কর্মসমূহকে কি করে দেন? নিষ্ফল করে দেন। সূরা মুহাম্মাদেরই 28 নম্বর আয়াতে, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহু ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আমালাহুম, এটা এই জন্য যে যা আল্লাহকে অসন্তুষ্ট করে তারা তার অনুসরণ করে এবং তার সন্তুষ্টিকে অপছন্দ করে, সুতরাং তিনি তাদের কর্ম নিষ্ফল করে দেন। সূরা মুহাম্মাদেরই 32 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবীলিল্লাহ ওয়া শাক্কুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা লান ইয়াদুররুল্লাহা শাইয়্যান ওয়া সায়ুহবিতু আ'মালাহুম। যারা অবিশ্বাস করে কাফের এবং মানুষকে আল্লাহর পথ হতে নিবৃত্ত করে, বাধা দেয় যে মুসলমান হইও না, এবং নিজেদের নিকট পথের দিশা ব্যক্ত হওয়ার পর রাসূলের বিরোধিতা করে, জানছে যে রাসূল সত্য, পথ সত্য, ইসলাম সত্য, তা সত্ত্বেও তার বিরোধিতা করছে, তারা কখনোই আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর ক্ষতি করতে পারবে? আল্লাহর ক্ষতি কি করে করবে? বড় জোর যদি পারে তো মানুষের ক্ষতি করবে, আল্লাহর সৃষ্টির ক্ষতি করবে, আল্লাহর ক্ষতি করতে পারবে না। আর তিনি তাদের কর্ম ব্যর্থ করে দেবেন। সূরা মুহাম্মদ বললাম 32 নম্বর আয়াত। সূরা ইব্রাহিম, মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারামাযিন ইশতাদ্দাত বিহির রিহ ফি ইয়াউমিন আসিফিন লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাইইন যালিকা হুয়া দালালুল বাঈদ। সূরা ইব্রাহিম 18 নম্বর আয়াত। যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে, তাদের বিবরণ এই যে তাদের কর্মাবলী ভস্মের মতো, মানে ছাই, ছায়ের মতো করে দেবেন, যা ঝড়ের দিনে ঝড় আসে আর ছাই যদি থাকে কি অবস্থা, কিভাবে উড়ে যায় জানেন আপনারা? ছায় ঝড় বাতাস প্রচন্ড বেগে উড়িয়ে নিয়ে যায়, যা তারা উপার্জন করে তা কিছুই তার তারা কাজে লাগাতে পারে না। এটাই হচ্ছে ঘোর বিভ্রান্তি। সূরা নূর 39 নম্বর আয়াত, আল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিআতিন ইহসাবুহু যামআনু মা হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইয়্যান ওয়া ওয়াজাদাল্লাহা ইনদাহু ফাওয়াফাহু হিসাবা ওয়াল্লাহু সারিউল হিসাব। মরিচিকা জানেন কাকে বলে? মরিচিকা কাকে বলে? এক হচ্ছে মরিচা আর এক হচ্ছে মরিচিকা, আর এক হচ্ছে মরিচ বাদশাহ। মরিচ, মরিচা, মরিচিকা, এগুলো বাংলা নাকি? মরিচ মানে তো বুঝতেই পারছেন গাছে ধরে খুব খেলে ঝাল লাগে, আর মরিচিকা মানে মরিচা মানে লোহার ওপরে যে জংটা থাকে। এই দেখেন আমার এটা মরিচা পড়ে গেছে, এই যে মরিচি, মরিচ, মরিচা পড়ে গেছে লোহার ওপরে যে জংটা, মরিচা, মরিচা ধরে কাপড়ে অনেক সময় মরিচা বলে। আর মরিচিকা কি? মরুভূমি, আপনি তাকান রোদের সময়ে ফাঁকা মরুভূমির দিকে তাকান, তো এই যে তাপটা উঠছে, বালির তাপটা যখন উপরে উঠছে, সেই তাপটা ঝিলমিল ঝিলমিল করছে, দেখে মনে হচ্ছে যেন সমুদ্র, ওখানে পানি আছে। এবার মায়া মরিচিকা ডাকছে, পানি পিয়াস লেগেছে, আপনি ছুটছেন পানি খাবো ওখানে গিয়ে, যত যাচ্ছেন মরিচিকা তত পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, পানির সন্ধান পাচ্ছেন না। যারা কাফের তাদের আমল এরকম, যারা বলছে না দুনিয়ার বুকে বহু কিছু করেছি। বড় দুঃখের বিষয়, এ তো যাকে এই যে কারেন্ট, তারপরে আপনার কম্পিউটার, এই যে ক্যামেরা, এইসব যে আবিষ্কারগুলো আছে উপকারী, সত্যি উপকারী, কিন্তু বহু মানুষ এমনও দাবি করছে, একটা লোক মারা গেল, একজন অভিনেতা মারা গেল, তো বলছে আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, বহু মানুষকে খুশ করে মারা গেছে। শুনেছেন? শুনবেন, লেখা দেখেন এখনো পর্যন্ত, আপনারা দেখুন এতে কি বলে, আপনার ফেসবুকে দেখুন, কমেন্ট দেখুন, তারপরে তাদের মন্তব্য শুনুন, তারপর পত্র পত্রিকায় দেখুন, অমুক মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, যেহেতু বহু মানুষকে খুশ করে গেছে। ওই যে আরেকজন এক এই বলে গেল একজন, এখনো বলছে যে যা তোমরা কি নামাজ পড়ছো, নামাজ পড়ে যান, জান্নাত যাই তো আমরা যাব, আমরা পৃথিবীর মানুষের কি করি, উপকার করি, তোমরা কি করো, ঘরে বসে নামাজ পড়লে কি হবে, আমরা মানুষের উপকার করি, জান্নাত যদি যাই তো আমরা, যদি যাই, বিশ্বাস নেই, বুঝতে পারছেন তো? এইসব তারা এই কাজগুলোকেও মনে করছে যে খুবই, এই জন্যই মানুষ দেখেন, আপনি বিশ্বাস করবেন না, শহীদ কাকে বলে? শহীদ, শহীদ যে আল্লাহর রাস্তায়, তাই না? কিন্তু অমুসলিমদের শহীদ আছে না? নেই। খেলারও শহীদ আছে, ফুটবল খেলা দেখতে গিয়ে যদি মারা যায় তো খেলার শহীদ। তাহলে তারা মনে করছে কি, যে এটা খুব ভালো কাজ, এই ভালো কাজ করে শহীদ হয়েছে, হয়তো বা সেটা ভালো কাজ, কিন্তু ভালো কাজটা ভালো থাকবে না যদি না শহীদের মর্যাদা যিনি দেবেন তার প্রতি বিশ্বাস ঈমান না থাকে। আল্লাহ তাআলা বলছেন যে যারা সত্য প্রত্যাখ্যান করে, কাফের যারা, তাদের কর্ম মরুভূমির মরিচিকার মতো। মরিচিকা কাকে বলে বুঝলেন তো? যে পানি, দূর থেকে পানি লাগে, পিপাসার্থ আর পিয়াস লেগেছে, আমার পানি খাওয়ার দরকার আছে, কোথাও পানি নেই, তখন মনে হচ্ছে ও ওই যে পানি, তখন এমনিতেই মনে হবে যে ওটা পানি। যদি একজন খুব ক্ষুধার্ত ব্যক্তি, ক্ষুধার্ত ব্যক্তি খুব খিদে লেগেছে, তাকে জিজ্ঞেস করেন দুই যুক্ত দুই কত হয়, কি বলবে জানেন? দুই যুক্ত দুই কত হয়? ও তখন বলবে চারটা রুটি। ও শুধু চার বলবে না, কি বলবে? চারটা রুটি। তার প্রচন্ড খিদে লেগেছে বেচারি, তার সবসময় রুটি রুটি রুটি রুটি খেতে ইচ্ছা হচ্ছে। দুই যুক্ত দুই সমান কত বলবে? চারটা রুটি। বুঝতে পারলেন তো? মানুষকে যখন পেঁয়াজ লাগে তখন যে এটা ওখানে পানি ওখানে পানি ছুটে বেড়ায়, ও তখন মরিচিকার পেছনে ধাওয়া করে। আল্লাহ তাআলা কি সুন্দর উদাহরণ দিয়েছেন এখানে, তাদের আমল হচ্ছে ওই পিপাসার্থ যাকে পানি মনে করে ও মরিচিকার মতো, কিন্তু সে ওর নিকট উপস্থিত হলে দেখে তা কিছুই না, এবং যে সেখানে সে আল্লাহকে পায়। এসো এবারে, পানি তো পেল না, তুমি আমার কাছে এসছো, মরতে তো হবে, এসো। অতঃপর তিনি তার কর্মফল পূর্ণ মাত্রায় দান করেন, আর আল্লাহ হিসাব গ্রহণে অতি তৎপর। তো এই হল আমাদের প্রথম যেটা হচ্ছে কুফরি, বাকি পরবর্তী আলোচনা ইনশাআল্লাহ আমরা করতে থাকব ধীরে ধীরে। তাহলে কুফরি যদি কেউ করে তার আমল পণ্ড হয়ে যাবে, যত ভালো আমল হোক, যত দামি আমল হোক, যত বেশি আমল হোক, একটাও কাজে লাগবে না। আল্লাহ তাআলা সমস্তকে ওই ছায়ের মতো উড়িয়ে দেবেন, আর না হয় ওই যে মায়া মরিচিকার মতো দেখতে পাচ্ছেন, যার আসলে বাস্তবে কোনো রূপ নেই, সেই রকম মনে হবে। সুতরাং কুফরি নিশ্চয়ই, কুফরির বিভিন্ন ধরনও বলা হলো, আর আমরা ইনশাআল্লাহ আমরা হচ্ছি মুমিন, তাই না? বিশ্বাসী, ইমানে হয়তো কম বেশি থাকতে পারে, তারতম্য থাকতে পারে, তবুও ইমান যেমন বারবার বলছি কচু পাতার উপরে পানির মতো টলটলা ইমান, একটু জোরে হাওয়া দিলেই সরাত করে গড়িয়ে যাবে। তো ইমানটাকে বাঁচানোর জন্য, ইমানটাকে রাখার জন্য আমাদের কি ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা করে নেন। চারিদিকে হাট ঘাট বাঁধুন, তারা লাগানোর দরকার হয় তারা লাগান, কচু পাতাটা যাতে না নড়ে সেই ব্যবস্থা করুন, যাতে হাওয়া না লাগে সেই ব্যবস্থা করুন, তবে ইমানটা আপনার থাকবে। আর বর্তমান যে যুগ, যে যুগে বলা হয়েছে সাহাবা 50 জন সাহাবি, বরং শহীদ সাহাবির সব পাবেন, আর এই যুগে যুগ হচ্ছে সবরের যুগ, এই যুগটাই না এরপরও খারাপ যুগ আসছে, তো এই যুগটাও কম না, যে ফেতনার যুগ, যে সব সময় বাড়িতে বসে বসে নোংরা জিনিস দেখা যায়, বিছানায় শুয়ে শুয়ে নোংরা জিনিস দেখা যায়, এমনকি নোংরা দেখতে দেখতে শুই, নোংরা দেখতে দেখতে উঠি। তো এই অবস্থা, এই যুগের যে অবস্থা সবুরের অবস্থা, তারপরে এমন সবুর চাই যে ইমানটা রাখার জন্য কচুর পাতা বলছেন, কচুর পাতা না, আপনার হাতে আগুনের এক টুকরো অঙ্গার যাকে বলে কয়লার অঙ্গার যদি আপনার হাতে রাখা হয়, কিভাবে রাখ, ফেলে দেবেন? ফেলে দেওয়া যাবে না, কিন্তু আপনাকে হাতে ধরে রাখতে হবে, কত কষ্ট হবে, কত সবুর করতে হবে। সুতরাং সেই অবস্থা আমাদের, যদিও সেই জামানা বলতে পারছি না যে এইটাই সেই জামানা, ওই শহীদ সাহাবাদের মতো যদি আপনি সওয়াব পেতে চান তো আপনাকে সবুর করতেই হবে, ধৈর্য ধরে আপনাকে হাতের মুষ্টিতে অঙ্গার ধারণ করে থাকতে হবে। ইমানকে নষ্ট করলে হবে না, ইমানকে নষ্ট হতে দিলে হবে না, যাই হবে চাক, কিন্তু আমরা ইমানকে বাঁচিয়ে রাখতে চাই। সেই ব্যবস্থা করার জন্য ইনশাআল্লাহ আরো আলোচনা আছে, ইনশাআল্লাহ আগামীতে করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা যা শুনি তা আমল করতে পারি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।